তাহলে যখন ফজরের আজান হয় হাইয়ালাস সালা বলে ডাক দেওয়া হয়, আল্লাহর বান্দা বান্দিগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগ হাইয়ালাস সালার আওয়াজ শুনে আর ঘুমায় থাকতে পারে না, লাফ মেরে উঠে যায়। আরেক ভাগ হাইয়ালাস সালার আওয়াজ শুনে লেপটা কম্বলটা খেতাটা আরো ভালো করে মুখের দিকে দে কি আছে না। তাহলে দুই গ্রুপ হয়ে গেছে। দুই গ্রুপের মধ্যে যেই শ্রেণীটা ঘুম থেকে লাফ মেরে উঠে গেছে এই লোকটার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একটা ঘিরা লেগে গেছে। এই লোকটার ঘিরাটা হলো আকীদায়ে সহিহা, ঠিক মতো ঘিরাটা লাগছে, ঠিক মতো সহিভাবে লাগছে। যে আল্লাহর বান্দাগুলো উঠে নাই বরং আরো মুখের দিকে লেপ খেতা কম্বল সব টানে দিছে, এগুলোর গিরাও লেগে গেছে আরেক দিকে শয়তানের দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এখানে যারা আজকে মাহফিলে উপস্থিত হয়েছি, মাহফিলে শোনার জন্য, মাহফিল শোনার জন্য বাড়ি থেকে রওনা দিয়েছি, এখানে প্যান্ডেলের ভিতরে এসে বসেছি। এই যে বাড়ি থেকে বের হওয়া, এখানে এসে বসা, এই সময়টা দেওয়া কিসের টানে আমরা এখানে এসেছি? জি, কোন জিনিস আপনাদেরকে বাড়ি থেকে টেনে এ পর্যন্ত নিয়ে এসেছে? ইমান। কোন জিনিস? ইমান। এই এলাকা এমন মানুষও বসবাস করে যাদের ইমান নাই, আছে না? যারা অমুসলিম তাদেরকে ইমান আছে? তাহলে ওই মানুষগুলো কি আসছে এখানে? তারা আসেও নাই বসেও নাই। কেন? কারণ তাদের ভিতরে যেই জিনিস টেনে নিয়ে আসবে ওই জিনিসটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন, আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন। এই মহব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নসিব করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই ঈমান নসিব করার কারণে, ঈমানের বদৌলতে আমরা আজকে এই ঈমানের মাহফিলে, তাফসীরুল কোরআন মাহফিলে হাজির হয়েছি। এই জন্য দেখবেন প্রত্যেকটা মানুষকে পরিচালনা করে তার বিশ্বাস। যার ভিতরে যে বিশ্বাস, ওই বিশ্বাসটাই তার জীবনের সবকিছুই পরিচালনা করে। যেই লোক বিশ্বাস করে তার অন্তরে প্রথমে এই বিশ্বাসটা জন্ম নিতে হবে যে আমার বাড়িতে খাওয়া দাওয়ার জন্য, রান্না বান্নার জন্য এই জিনিসটা দরকার। প্রথম এই জিনিসটা বিশ্বাস হতে হবে, জিনিসটা যে দরকার এটার বিশ্বাস হওয়ার পরে এই বিশ্বাসের টানে লোকটা বাজারে যায়। লোকটার মনে যদি আগে থেকে বিশ্বাস হয় যে এই সপ্তাহে কিছু দরকার নেই, তাহলে দেখবেন লোকটা বাজারে যাবে না। কিন্তু লোকটার যদি বিশ্বাস হয় যে এই সপ্তাহে আমার তরকারি দরকার, মাছ দরকার, মুরগি দরকার, এগুলো লাগবে, এই বিশ্বাস প্রথমে জন্মিবে, তারপরে ওই বিশ্বাসের টানে লোকটা বাজার পর্যন্ত যাবে। না হয় কষ্ট করবে না, বাজার পর্যন্ত যাবে না, বাড়িতেই বসে থাকবে। দুনিয়াতে মানুষ যত কাজ করে প্রত্যেকটা কাজের পিছনে মানুষের বিশ্বাসটা কাজ করে। যে যেটা বিশ্বাস করে সেই বিশ্বাস অনুযায়ী সে বাকি কাজগুলো করে। অর্থাৎ এক কথায় বলতে গেলে একজন মানুষকে পৃথিবীতে পরিচালনা করে তার বিশ্বাস। এই বিশ্বাসটাকে আরবিতে বলা হয়, কোরআন হাদিসের ভাষায় বলা হয় আকীদা। কি বলা হয়? আকীদা। আকীদা নাম শুনছেন না? যে আমরা বলি যে আমার ইমান আকীদা ঠিক আছে, তো এই যে ইমান আকীদা, আকীদা মানে কি? বিশ্বাস। আকীদা মানে বিশ্বাস। এই বিশ্বাসটা যার যত মজবুত তার আমল তত সুন্দর, এই বিশ্বাসটা যার যত মজবুত তার কার্যক্রম, তার কথাবার্তা, তার চালচলন, তার সব কিছু দেখবেন যে তত মজবুত, তত সুন্দর। অর্থাৎ সমস্ত কাজ এই বিশ্বাসটার উপরে নির্ভরশীল। এই বিশ্বাসটাকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় কি? ওরে কথা বলে না, কে রাগ করছেন নাকি আমার কথা বুঝেন নাই? তাহলে এই বিশ্বাসটার নাম কি? আকীদা। আকীদা মানে, আকীদার আরেকটা অর্থ আছে, আকীদা মানে আক থেকে উকদা, আকদুন। বিয়ের অনুষ্ঠানের সময় অনেক সময় বলা হয় যে ভাই আমাদের বাড়িতে আজকে একটা আকদের অনুষ্ঠান আছে। শুনছেন নি কথা কোনোদিন? যে আকদের প্রোগ্রাম আছে, আকদের প্রোগ্রাম বলে না, যে আকদের অনুষ্ঠান আছে। আক মানে কি? আকদের একটা অর্থ হলো ঘিরা দেওয়া, মানে দুটা জিনিসকে নিয়ে আমি একসাথে আটকাই দেওয়া, ঘিরা দেওয়া, এটাকে আরবিতে বলে উকদাতুন, আরবিতে বলে আকদুন। আকদুন মানে ঘিরা লাগানো, আটকাই দেওয়া। একটা সূরা আছে, সূরা আল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, আছে না? এটা পারে না এমন মানুষ, এমন মুসলমান খুব কম আছে, আমরা সবাই পারি, পারেন তো? এর ভিতরে আছে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এই উকাদটা হলো উকদাতুনের বহুবচন। উকাদ মানে ঘিরা সমূহ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জাদু করছিল যে মহিলা, ওই মহিলা কতগুলো ঘিরা দিছিল। তো এই জন্য আল্লাহ পাক শিখাই দিচ্ছেন যে আপনি বলেন যে ঘিরায় ফুৎকার কারিনী যারা, তাদের অনিষ্টতা থেকে আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। তাহলে আকদ মানে ঘিরা দেওয়া। এক গ্রামের অপরিচিত একটা ছেলে আর এক গ্রামের অপরিচিত একটা মেয়ে, একজনের সাথে একজনের আগে কোনোদিন দেখা সাক্ষাৎ হয় নাই, পরিচয় হয় নাই। আমরা দুইজনকে এনে, দুইজনকে দুই দিক থেকে এনে একটা ঘিরা লাগাই দিই। এই ঘিরাটাকে আমরা বলি আকদর অনুষ্ঠান, আকদে নেকাহ। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার একটা ঘিরা লেগে যায়, এই ঘিরাটা দুই দিকে লাগে, আল্লাহর সাথেও লাগে, শয়তানের সাথেও লাগে। যদি আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর বান্দার সাথে ঘিরা লেগে যায়, এই আকীদাটাকে আমরা বলি আকীদায়ে সহিহা, মানে ঘিরাটা ঠিক মতো লাগছে, ঘিরাটার মধ্যে কোনো অসুবিধা নাই, এটা সহি ঘিরা। আল্লাহর সাথে যদি বান্দার ঘিরাটা লাগে, তখন ঘিরাটা ঠিক আছে। এই গিরাটার নাম সহি আকীদা। এই গিরাটার নাম কি? সহি আকীদা। মানে আকীদাটা, গিরাটা, বিশ্বাসটা ঠিক আছে। সহি মানে ঠিক আছে, বিশুদ্ধ হয়েছে। আর যদি গিরাটা আল্লাহর সাথে লাগে নাই, লাগে গেছে কোন দিকে? শয়তানের দিকে লাগে গেছে, শয়তানের সাথে তার গিরাটা লাগে গেছে, তখন এই গিরার নাম কি? আকীদায়ে বাতিলা। আকীদায়ে বাতিলা মানে বাতিল আকীদা। গিরাটা ঠিক মতো লাগে না, এটা বাতিল গিরা। গিরাটা ঠিক মতো আমার ভাইয়েরা এবং বোনেরা, ফজরের নামাজের যখন মসজিদে আজান দেওয়া হয়, মুয়াজ্জিন যখন ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহর আওয়াজ শুনলে আল্লাহর কিছু বান্দা বান্দা ঘুম থেকে উঠে যায়। তবে এই উঠার সংখ্যা খুব কম, কম না? আপনাদের এলাকা মনে বেশি? তবে আলহামদুলিল্লাহ আমি জীবনে একটা মসজিদ পাইছি, এক মসজিদে যাই দেখছি যে জোহরের তুলনায়, আসরের তুলনায়, মাগরিবের তুলনায়, এশার তুলনায় ফজরের নামাজে সবচেয়ে বেশি মুসল্লি হয়। আমি পুরা বাংলাদেশ ঘুরে একটা মসজিদ আমার দেখছি জীবনে এই পর্যন্ত, যে যেই মসজিদে জোহর আসর মাগরিব এশার চাইতে ফজরের জামাতে মুসল্লি হয় বেশি। আবার আমার জীবনে একটা মসজিদ পাইছি জীবনে, যেই মসজিদে ইমাম মুয়াজ্জিন একজন, তিনি আজান দেন, তিনি একা একা নামাজ পড়েন, একজন মুসল্লিও নাই, এরকম মসজিদও পাইছে ইন্ডিয়ার এই ত্রিপুরার আগরতলা। আগরতলার একটা ঐতিহাসিক মসজিদ, ওই মসজিদে একদিন মাগরিবের নামাজ পড়তে গেছি, আমরা আজানের একটু পরে গেছি, যাই দেখি মসজিদ তালা মারি বাইরে যাচ্ছে, একজন দেখি বাইরে যায়, সালাম দিয়ে বলি ভাই কই যান, আমরা নামাজ পড়তে আসছি। কয় নামাজ তো শেষ, তো মুসল্লি কই? কয় ইমামও আমি, মুয়াজ্জিনও আমি, মুসল্লিও আমি। ইমামও উনি, মুয়াজ্জিনও উনি, মুসল্লিও উনি, আর কোনো মুসল্লি নেই। এই মাগরিবের নামাজে আজান দিয়ে উনি একা একা নামাজ পড়ে মসজিদে তালা দিয়ে চলে যাচ্ছে, সেই অনেক ঐতিহাসিক একটা মসজিদ। তাহলে এরকম মসজিদও আছে যে মসজিদে মুসল্লি, আবার এরকম মসজিদও পাবেন বাংলাদেশে ফজরের নামাজে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া মুসল্লি নাই, এরকম মসজিদও আছে দেখা যায়। আবার অনেক মসজিদ পাইবেন সূর্য ওঠার পাঁচ মিনিট বাকি আছে, দশ মিনিট বাকি আছে, একজন দৌড়াই আসে মসজিদে তালা খুলছে, দেখা যায় ঘুম থেকে কেউ উঠতে পারে নাই, হঠাৎ দৌড়াই আসে পাঁচ মিনিট আগে মসজিদে তালা খুলছে, এরকম মসজিদও বাংলাদেশে। তাহলে যখন ফজরের আজান হয় হাইয়া আলাস সালা বলে ডাক দেওয়া হয়, আল্লাহর বান্দা বান্দিগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যায়, এক ভাগ হাইয়া আলাস সালার আওয়াজ শুনে আর ঘুমায় থাকতে পারে না, লাফ মেরে উঠে যায়, আরেক ভাগ হাইয়া আলাস সালার আওয়াজ শুনে লেপটা কম্বলটা খেতাটা আরো ভালো করে মুখের দিকে দে কি আছে না। তাহলে দুই গ্রুপ হয়ে গেছে, দুই গ্রুপের মধ্যে যেই শ্রেণীটা ঘুম থেকে লাফ মেরে উঠে গেছে এই লোকটার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একটা ঘিরা লেগে গেছে। এই লোকটার ঘিরাটা হলো আকীদায়ে সহিহা, ঠিক মতো ঘিরাটা লাগছে, ঠিক মতো সহিভাবে লাগছে, যে আল্লাহর বান্দাগুলো উঠে নাই বরং আরো মুখের দিকে লেপ কথা খেতা কম্বল সব টানে দিছে, এগুলোর গিরাও লেগে গেছে আরেক দিকে শয়তানের দিকে, তাদের গিরাও কিন্তু লাগছে, কোন দিকে লাগছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানী আদম আল্লা তাবুদুশ শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। কোন সূরা? জি মাশাআল্লাহ, দেখছেন শ্রোতারা কোন সূরার আয়াত এটাও জানে, আমরা বলা লাগে না আলহামদুলিল্লাহ, শ্রোতারাই জানে কোন সূরার আয়াত। এই জন্যই তো আমরা বলি যে নোয়াখালীর যে মানুষটা মাঠে কাজ করে ওই মানুষটা অনেক এলাকার আলেম ওলামার সাইতে অনেক শুদ্ধ কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ। আমার ওস্তাদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ সবসময় ঝিনাইদহ কুষ্টিয়া সুয়াডাঙ্গা মেহেরপুর ওইদিকে গেলে বলতেন যে এই এলাকার অনেক মসজিদের ইমাম সাহেবের চাইতে নোয়াখালী এলাকার কৃষক বেশি কোরআন তেলাওয়াত সহি পারে, সুবহানাল্লাহ। তাহলে সূরা ইয়াসিনের এই আয়াতে আল্লাহ কি বলছেন? আলম আহাদ ইলাইকুম ইয়া বানী আদম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও বানী আদম তোমাদেরকে কি আমি এই অঙ্গীকার এই দমক বারবার দিই নাই, তোমাদেরকে কি বারবার বলি নাই আল্লাহ তাআবুদুশ শয়তান, খবরদার খবরদার শয়তানের ইবাদত করিও না। তাহলে মানুষ আল্লাহরও ইবাদত করে শয়তানেরও ইবাদত করে, এবাদত আল্লাহরও করে এবাদত শয়তানেরও করে। তাহলে সকালবেলায় যেই লোকটা ঘুম থেকে উঠছে এই লোকটা এবাদত করছে, যেই লোকটা উঠে নাই ওই লোকটা এবাদত করছে, যে ঘুম থেকে উঠে নাই হে এবাদত করছে কিনা কথা কয় না, যে ঘুম থেকে উঠে নাই হেও কিন্তু এবাদত করছে, দুইজনে দুইজনের এবাদত করছে, একজনে এবাদত করলো আল্লাহর আরেকজনে ইবাদত করলো কার? তাহলে গিরা কয় দিকে লাগে? একটা গিরা লাগে আল্লাহর দিকে, আরেকটা গিরা লাগে আল্লাহর দিকে। গিরা লাগলে ওই গিরার নাম সহিহ আকীদা, গিরা যদি আল্লাহর দিকে না লেগে শয়তানের দিকে লেগে যায় ওই গিরার নাম হলো বাতিল আকীদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহর কোন বান্দা বান্দি ঘুমায় শয়তান মাথার পাশে আসে, বসে থাকে, কোথায় বসে? শয়তান আসে মাথার কিনারায় বসে, বসে বসে শয়তান ওই ঘুমন্ত ব্যক্তির সামনে তিনটা গিরা দে, কয়টা গিরা? তিনটা শক্ত করে গিরা দিয়ে শয়তান বসে থাকে। আর শয়তান বলি থাকে, আলাইকা লাইলুন তাবিলুন ফারকুত, আলাইকা লাইলুন তাবিলুন ফারকুত, ও আল্লাহর বান্দা রাত এখন অনেক লম্বা, আরেকটু ঘুমাও, আরেকটু ঘুমাও, আরেকটু ঘুমাও। গিরার দেওয়া আছে কয়টা? আল্লাহর বান্দাকে ফুৎকার দে, ফু দে আর কয় এখনো অনেক দেরি আছে, অনেক দেরি আছে, শুয়ে থাকো, সময় অনেক। দেখবেন সারা রাত গরমে ঘুম আসতেছে না, ফজরের আজান দিব তার আগে দিয়ে দেখবেন এত সুন্দর মনোরম বাতাস, এত সুন্দর ঠান্ডা, ফজরের আজানের আগে দিয়ে ঠান্ডা লেগে আস্তে করে ঘুম আসে গেছে। এই ঠান্ডাটা শয়তান আপনার আমার মাথার পাশে বসেই বসে ফুৎকার দিতে থাকে ঠান্ডা লাগার জন্য। যখন ফজরের সময় যত ঘনাই আসে তত তার ফুৎকারটা বাড়তে থাকে, তত তার ফুৎকারটা বাড়তে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি ঘুম থেকে ফজরের আজান শুনে উঠে গেল, ওঠার পরে দোয়া পড়ে ফেলল, কি দোয়া পড়েন? কি আপনারা ফজরের ঘুম থেকে উঠে দোয়া পড়েন? কি দোয়া পড়ে এই দেশে? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে জাগ্রত হইতেন তখন দুই হাত দিয়ে ভালো করে মুখকে মুছে দিতেন, মুছে দিয়ে এই দোয়া পড়ে ফেলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়া পড়ার পরে শয়তানের একটা গিরা খুলে যায়, সুবহানাল্লাহ। এরপরে লোকটা যখন ওযু করে শয়তানের দ্বিতীয় গিরাটাও খুলে যায়, লোকটা যখন নামাজে দাঁড়িয়ে যায় শয়তানের তৃতীয় গিরাটা, শেষ গিরাটাও খুলে যায়, শয়তানের তিন গিরা থেকে সে মুক্ত হয়ে গেল, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লোকটা সকালবেলায় শয়তানের তিনটা গিরা খুলে যখন সকালবেলা কার্যক্রম শুরু করলো, সারাদিন তার মনের ভিতরে তৈয়বান নফসে, সারাদিন মনের ভিতরে এক অনাবিল আনন্দ বিরাজ করে, যেই মানুষটা এই শয়তানের তিনটা গিরা খুলতে পারলো না, তিনটা গিরা নিয়ে সূর্য উঠা পর্যন্ত শুয়ে রইল, সূর্য উঠার পরে শয়তান কয়, আমার ডিউটি শেষ, আমি এখন যাই। যাওয়ার সময় কি করে দেখবেন, কুকুরে রাস্তায় হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে এক জায়গায় পা তুলে প্রস্রাব করা শুরু করে দেবে না, দেখছেন নি? শয়তান কয়, আমি এখন চলে যামু, তবে যাওয়ার আগে দি তোমার কানের ভিতরে ভালো করে পেশাব করে দিয়ে যাই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রস্রাব নিয়ে যখন সকালবেলা ঘুম থেকে উঠে, সারাদিন তার ভিতর থেকে কোনো ক্লান্তি যায় না, তার ভিতরে শুধু ক্লান্তি লাগে, খালি খারাপ লাগে, মনটা ভালো লাগে না, মনটা খারাপ লাগে, কাজে কর্মে মন বসে না, পরিবারের সবার সাথে বদমেজাজি, কারোর সাথে সুন্দর করে কথা কয় না, কারণ শয়তানের গিরা লইলে হাঁটতেছে, আর শয়তানের কানের ভিতরে প্রস্রাব লই হাঁটতেছে। এখন দূরের কোন জায়গায় যদি কোরআনের আওয়াজ শুনে তার কাছে ভালো লাগে না, কোরআন হাদিসের আলোচনা শুনলে তার কাছে ভালো লাগে না, যদি কোনো দিক থেকে গান বাজনার আওয়াজ শুনে তার কাছে খুব মজা লাগে, দূরে কোনো জায়গায় গান গাইতেছে, হে নিজে মনের অজান্তে সে নাচতেছে, কারণ তার কানের ভিতরে শয়তানের প্রস্রাব আছে। শয়তানের আওয়াজ যেদিকে হয়, গানের আরেক নাম হলো সাউতুস শয়তান, শয়তানের আওয়াজ, সাউতুল মাজামির সাউতুস শায়াতিন, গান বাজনার আওয়াজ হলো শয়তানের আওয়াজ। শয়তানের আওয়াজ যত দূর থেকে আসে যেদিকে সে শুনে ততই তার কাছে মজা লাগে, ততই তার কাছে মজা লাগে, ততই তার কাছে মজা লাগে। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, আমার ভাইয়েরা, গিরা দুই দিকে লাগে, শয়তানের সাথেও লাগে, আল্লাহর সাথেও লাগে। তাহলে আমাদের গিরাটা কোন দিকে? আমাদের গিরাটা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এই জন্য আমাদের আকীদা হবে সহিহ আকীদা, বিশুদ্ধ আকীদা। তাহলে বিশুদ্ধ আকীদা যদি থাকে, ভুল আকীদাও আছে, আছে না? আকীদা যদি বিশুদ্ধ করতে হয় তাহলে ভুল থাকলে তো বিশুদ্ধ হবে নাকি? আচ্ছা বলেন তো দেখি, কোন ব্যক্তির জ্বরের ওষুধ কখন খাওয়াই? জ্বর হয় নাই, এমনি ভালো লোকেরা যদি জ্বরের ওষুধ খাওয়াই দেন তাহলে আরো বরং উল্টা ক্ষতি হবে, কি বলেন? তাহলে আমাদের আকীদা যদি বিশুদ্ধ থাকতই তাহলে আর বিশুদ্ধ করার দরকার হইতো না। কিন্তু আমার ভাইরা এবং বোনেরা, আমাদের আকীদার ভিতরে অনেক সমস্যা আছে, রোগ ব্যাধি আছে, এই রোগ ব্যাধি গুলো দূর করে আকীদাকে বিশুদ্ধ করা দরকার, কি দরকার আছে কি নাই? আকীদা বিশুদ্ধ না হইলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। বিশুদ্ধ আকীদা নিয়ে যদি না মরেন, না মরতে পারি, তো আল্লাহ পাক জান্নাত মরতে হবে কি নিয়ে? ইমান নিয়ে মরতে হবে কি নিয়ে? বাঁচতে হবে কি নিয়ে? ইসলাম নিয়ে। বাঁচতে হবে কি নিয়ে? মরতে হবে কি নিয়ে? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। কিসের মধ্যে পড়েন? ওরে এই দেশে মানে জানাজার নামাজে হয় না, জানাজার নামাজে পড়েন না? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, আয় আল্লাহ আমাদের মধ্য থেকে যাদেরকে আপনি বাঁচাই রাখবেন, যতদিন বাঁচাই রাখবেন, ফাআহইহি আলাল ইসলাম, আয় আল্লাহ আমাদেরকে ইসলামের উপরে বাঁচাই রাখেন। ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না, আয় আল্লাহ আমাদের মধ্য থেকে যাদেরকে মৃত্যু দিবেন, যখন মৃত্যু দিবেন, ফাতাওয়াফফাহু আলাল ঈমান, আয় আল্লাহ আমাদের মৃত্যুটা ঈমানের উপরে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মরতে চায় কি নিয়ে? বাঁচতে চায় কি নিয়ে? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই মানুষটার সর্বশেষ কালাম, আখের কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান নিয়ে মরলে আল্লাহ কি দিবেন? জান্নাতে যাইতে হলে ঈমানও লাগে, আমলও লাগে, দুটোই লাগে, কি বলেন? কোরআনে কারিমে আল্লাহ পাক যত জায়গায় জান্নাতের ওয়াদা করছেন দুইটা জিনিসের কথা বলছেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্নালাহুম জান্নাত, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাত, যারা ঈমান নিয়ে আসবে, আমল সালেহ নিয়ে আসবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে ঈমানও লাগে, আমলও লাগে, কিন্তু আগে ঈমান তারপরে আমল। ঈমান যদি বিশুদ্ধ না হয়, ঈমান যদি ঠিক না হয়, ঈমান যদি সহি না হয়, আমল যত করবেন কোনো আমলে কাজ হবে না। আমার ভাইরা এবং বোনেরা, আমরা আমল যতটুকু করি আমাদের সমস্যা আমলের চাইতে ঈমানে বেশি, কারণ ঈমান যদি ঠিক না হয় যতই আমল করি কোনো কাজ হবে না, সব আমল বাতিল। ঈমানের ভিতরে যদি কুফর থাকে, ঈমানের ভিতরে যদি শিরক থাকে, ঈমানের ভিতরে যদি নেফাক থাকে, ঈমানের ভিতরে যদি বেদাত থাকে, তাহলে যত নামাজ পড়বেন, যত রোজা রাখবেন, যত যাকাত দিবেন, যত হজ করবেন, যত সদাকা করবেন, যত আমল করবেন, সব আমল বরবাদ, সব আমল শেষ হয়ে যাবে। মাঠে গেছেন মাছ ধরতে, ডোলা নিয়ে গেছেন, ডোলা চিনেন তো? ডোলার নিচে দি বাঙ্গা, ডোলার নিচে দি বাঙ্গি রয়েছে, আপনি খেয়াল করেন নাই? ওই ডোলা লই রাত্রে মাছ ধরতে গেছেন, মাছ ধরে না, ডুলায় ডুকান, ধরে না ডুকান, ধরে না ডুকান, বাড়িতে আসি দেখেন কিচ্ছু নাই, পাহাড়ে সারা রাত মাছ ধরলাম, গেল কই? এই জন্য মাছ রাখার আগে ডুলা ঠিক করতে হবে, কি বলেন? ওই ডুলা হইল আকীদা, আকীদা আগে ঠিক করতে হবে, তারপরে আমার আমলে কাজে আসবে। আল্লাহ পাক সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার পরে যদি কেউ কুফরি করে ফাকাদ হাবেতা আমালু, সমস্ত আমল তার নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ, একটা কুফরি করছেন আমল সব শেষ, আমল সব বরবাদ। শিরক করবেন একটা, আমল সব বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা আল্লাহর সাথে একটা শিরক করো তোমার সমস্ত আমল বরবাদ। নাউযুবিল্লাহ, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে একটা শিরক করলে। তাহলে ঈমানটা কুফর মুক্ত হইতে হবে, আকীদাটা কুফর মুক্ত হইতে হবে, আকীদাটা শিরক মুক্ত হইতে হবে, আকীদাটা বেদাত মুক্ত হইতে হবে। কারণ বেদাত করলেও কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের হাউজে কাউসার পান করতে দিবেন না। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোন লোক যদি এমন আমল করে যে আমলটা আমি নবী করি নাই, আমার রাসূল করেন না, আমার সাহাবীরা করে নাই, এরকম বেদাতি আমল যদি কেউ করে ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত হয়ে যাবে। তাহলে আমার ঈমান হইতে হবে কুফর মুক্ত, শিরক মুক্ত, বেদাত মুক্ত। যদি আমার ঈমানের ভিতরে কুফর থাকে তাহলে আমার আকীদাটা কি কথা কয় নাই, বাতিল আকীদা। যদি আমার আকীদার ভিতরে কুফরি থাকে আমার আকীদা কি বাতিল আকীদা। যদি আমার আকীদার ভিতরে বিশ্বাসের ভিতরে শিরক থাকে তাহলে আমার আকীদাটা বাতিল আকীদা। আমার আকীদার ভিতরে যদি বেদাত থাকে তাহলে আমার আকীদাটা বাতিল আকীদা। তাহলে সহি আকীদা কখন হবে? যখন আমার আকীদাটা হবে কুফর মুক্ত, আমার আকীদার ভিতরে কুফর নাই, আমার আকীদার ভিতরে শিরক নাই, আমার আকীদার ভিতরে বেদাত নাই, তখন আমার আকীদা হবে সহি আকীদা। আর যদি এগুলো থাকে তখন হবে বেদাতি আকীদা। আমার ভাইরা এবং বোনেরা, তাহলে আমাদের যে আকীদা, আমাদের ঈমান, এটাকে বিশুদ্ধ করতে হবে কিসের থেকে? চারটা জিনিস ভালো করে মনে রাখবেন। এক নম্বরে কুফর থেকে, এক নম্বরে কিসের থেকে? কুফর থেকে, কুফরি করা। দুই নম্বরে শিরক থেকে, শিরক করা। তিন নম্বরে নেফাক থেকে, নেফাক মানে মুনাফেকি, মুনাফেকি বুঝুন তো, মুনাফেকি করা যাবে না। চার নম্বরে বেদাত থেকে, বেদাত থেকেও আমার আপনার আকীদা, আমার আপনার ঈমান মুক্ত হইতে হবে। তাহলে এই চারটা জিনিস থেকে যদি আমার আপনার ঈমানটা মুক্ত থাকে তাহলে বুঝতে হবে আমার আপনার ঈমান আকীদা ঠিক আছে। যদি না থাকে, কুফর থাকে, শিরক থাকে, বেদাত থাকে, নেফাক থাকে, বুঝতে হবে আমার ঈমান আকীদা, ঈমান আকীদা যদি ঠিক না থাকে, আকীদা যদি বিশুদ্ধ না থাকে, আমার ভাইরা এবং বোনেরা যত নামাজ পড়ব কোনো কাজে আসবে না। সারা জীবন নামাজ পড়ছেন কিন্তু কোনো কাজে আসবে না, সারা জীবন রোজা রাখছেন কোনো কাজে আসবে না, সারা জীবন যাকাত দিছেন কোনো কাজে আসবে না, কোটি কোটি টাকা সদাকা করছেন কোনো কাজে আসবে না। এই জন্য আমাদের ঈমানটা আকীদাটা বিশুদ্ধ করা কি জরুরি। এই জন্য আমরা সারা বাংলার মানুষকে, ভাই বোনকে এই দাওয়াত দিই, আমার ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনাদের হাতে ফাঁয়ে ধরে বলি, আমার ভাইয়েরা এবং বোনেরা, আমার আপনার ঈমানটাকে শিরক মুক্ত তাওহীদ ঈমান গড়েন, আমার আপনার ঈমানটা কুফর মুক্ত ঈমান গড়েন, আমার আপনার ঈমানটা নেফাক মুক্ত ঈমান গড়েন, আমার আপনার ঈমানটা বেদাত মুক্ত ঈমান গড়েন, ঈমানটা ঠিক করেন, ঈমানটা বিশুদ্ধ করেন। ঈমানটা আগে ঠিক করে নেন, ঈমানটা ঠিক করে কবরে যান। ঈমান ঠিক না করে কেউ কবরে যাবেন না, ঈমান ঠিক না করে কেউ কবরে যাবেন না। কারণ কবর অনেক কঠিন জায়গা, কবর অনেক কঠিন জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আযাব দেখছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরের আযাব আল্লাহ দেখাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাউলা আল্লাহ তাদাফানু, ও আমার উম্মতেরা, আমার আশঙ্কা হয় তোমরা দাফন করা বন্ধ করে দিবা, তোমরা মানুষের আর কবর দিবা না, দাফন করবা না। যদি আশঙ্কা না থাকতো লাদাউতুল্লাহ ইয়াসমিআকুম মিন আযাবিল কবর, আমি আমার আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আমার উম্মতের কবরের আযাবটা শুনাই দাও, আমি দোয়া করে দিতাম আল্লাহ আমার উম্মতকে কবরের আযাব শুনাই দাও। কিন্তু একবার যদি কবরের আযাব শুনতা তোমরা আর কোনো মানুষের দাফন করতে না, দাফন করা বন্ধ করে দিতা, তাহলে আমার ভাইরা কবর অনেক কঠিন জায়গা, কবর অনেক কঠিন জায়গা। কবরে যাওয়ার আগে ঈমান ঠিক করে নি, কবরে যাওয়ার আগে আমার আকীদাটা বিশুদ্ধ করে নি, আকীদাটা সহি করে নি। আচ্ছা এবার আসেন, আমাদের ঈমানের ভিতরে আকীদার ভিতরে কুফর আছে কি না? কুফর আছে আমার আপনার আকীদার ভিতরে? বলেন তো একটা কি আছে, এবার তো কই ধরা খাইছেন, কয় মাঝখান দিয়ে বলি ফেলছি আছে, এখন কি আছে বলেন আমার আপনার আকীদার ভিতরে ইমানের ভিতরে কুফরি আছে কিনা? তা কি আছে বলেন, কুফরি কোনটা আছে? দুই একটা কুফরির কথা আমি বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসআলাহু আন শাইইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন লোক যদি কোনো গণকের কাছে যায়, কোন ভবিষ্যৎ বক্তার কাছে যায়, যেই লোক আমারে দেখি আমার ভবিষ্যতে কি হইব সব বলে দিতে পারে, এরকম লোকের কাছে গেলাম যেই লোকে আমার রাশি গণি আমার সব বলে দিব, যেই লোক আমার হাতের রেখা দেখি সব বলে দিব, যেই লোক আমার চেহারার দিকে তাকায় ভবিষ্যতে কি আছে সব, ভবিষ্যতে তোমার বিরাট বিরাট দুইটা ফাড়া আছে, ভবিষ্যতে বড় বড় দুইটা বিপদ আছে, এই দুইটা কাটানো লাগবো, এই দুইটা কাটাতে হলে কি লাগবো, 5 কেজি চাল লাগবো, 2 কেজি ডাল লাগবো, 3 কেজি লবণ লাগবো, এত কেজি পেঁয়াজ লাগবো, কি বলেন? সে সব লই হাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা এরকম মানুষের কাছে গেছে তার ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য, লাম তুকবাল্লাহু সালাতু আরবাঈনা লাইলা, 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার কোন ইবাদত বন্দেগি কবুল করবেন না, 40 দিন তার কোন নামাজ কোন ইবাদত কবুল হবে না। আচ্ছা ফাসাদাকাহু বিমা ইয়াকুল, এটা হলো খালি গেছে যায় হাতটা দেখাইছে রাশি গুনতে কইছে আর কিছু করে নাই, যখন গনি বলছে ভবিষ্যতে তোমার দুইটা বড় বড় বিপদ আছে সামনে, বড় বড় দুইটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, মা কয় আহারে আমার পোলার কয়দিন পরে অ্যাক্সিডেন্ট হইতে পারে, কি কি দরকার তাড়াতাড়ি বাইর করে দিয়ে দে মা, মা যখন শুনে ছেলের দুইটা বড় বড় বিপদ আছে মা যা কয় তা বাইর করে দিয়ে দে, কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গণক ওই ভবিষ্যৎ বক্তা যা বলছে তা বিশ্বাস করে ফেলছে, ফাকাদ কাফারা বিমা উনসিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে তার প্রতি কুফরি করছে, কি করলো? এই লোকের ইমানের ভিতরে কি ঢুকছে? হ্যাঁ, এই লোকের ইমানের ভিতরে কুফরি ঢুকে গেছে, এই লোকের ইমানের ভিতরে কুফরি ঢুকছে। যে লোকের ইমানে কুফরি ঢুকছে এই লোকের আর আকীদা ঠিক নাই, আকীদা হয়ে গেছে কি বাতিল আকীদা, এই লোকের সহি আকীদা নষ্ট হয়ে গেছে, আকীদা বিশুদ্ধতা নাই, কারণ কুফরি করে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাটা বলছেন এরকম লোক সমাজে আছে কি নাই? একজন দুজন না, লক্ষ লক্ষ মানুষ পাইবেন যেই মানুষ এখনো তুলা রাশি বিশ্বাস করে, কন্যা রাশি বিশ্বাস করে, বিচ্ছিক রাশি বিশ্বাস করে, আছে না? আপনাদের এদিকে মনে হয় নাই, রামগঞ্জের দিকে আছে? এখনো দেখবেন কত মানুষ কয় মিয়া তোমার রাশি কি, কয় আমার রাশি তুলা রাশি, তুলা রাশি নাকি বাটি চলে, তুলা রাশি বাটি চলতে দেখছেন? হ্যাঁ, আরে কথা কয় না, তুলা রাশি হলেন নাকি হাতে বাটি চলে, এই জন্য এখনো বাংলার মানুষ তুলা রাশি বিশ্বাস করে বাটি চালানোর জন্য, এগুলো সব বাউতাবাজি, তুলা রাশিওয়ালা বাটি ঠেলি টেনি চালায় কিছু টানে লো যায় না, এবং আমি হাতে নাতে দেখছি তুলা রাশিওয়ালার এখানে তাবিজ ঢুকে রেখেছে, হঠাৎ করে বাইর করে দি কয় তাবিজ পাওয়া গেছে, তাবিজ পাওয়া গেছে, কোমরের মধ্যে তাবিজ লুকিয়ে রেখেছে, এখান থেকে বাহির করে কয়ে তাবিজ পাওয়া গেছে, ধরো ধরো। এগুলো সব বাউতাবাজি, এই সকল বাউতাবাজি থেকে আমাদেরকে সতর্ক থাকা লাগবে। তাহলে এই তুলা রাশি, বৃশ্চিক রাশি, কন্যা রাশি, সিংহ রাশি, মেষ রাশি, এই সকল রাশিতে যদি বিশ্বাস করেন আপনার ইমানে গণ্ডগোল আছে, ইমান বিশুদ্ধ। এরপরে যদি গণকের কাছে যান ভাগ্য গণার জন্য, রেখা গণনা করতে যান, হাত গণনা করতে, তোতা পাখি ময়না পাখির কাছে যান ভাগ্য গণনা করতে, বুঝতে হবে আপনার আকীদার ভিতর গণ্ডগোল আছে, আকীদা বিশুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জানাজার নামাজের পরে বললেন, তোমাদের মধ্যে কে আছো? মদিনায় যাইবা, মদিনায় যাই পুরা মদিনার ভিতরে ঘুরি ঘুরি তিনটা কাজ করিবা। কয়টা কাজ? তিনটা কাজ। এক নম্বর কাজ হলো মদিনার যেখানে যেখানে কোন ছবি পাইবা, সূরা পাইবা, ওই ছবিগুলা সব নষ্ট করে দিবা। দুই নম্বর কাজ হলো কোন জায়গায় কোন প্রতিকৃতি মূর্তি এরকম বানানো থাকলে এগুলা ভেঙে দিবা। তিন নম্বর কাজ, কোন জায়গায় উঁচু কবর পাইলে ওই উঁচু কবর গুলা বাঙ্গি সমান করে দিবা। কাজ কয়টা? তিনটা। সহজ কাজ না কঠিন কাজ? সহজ কাজ। আচ্ছা, এক সাহাবি লাফ মারি উঠে গেছে, কয়রে এই কাজ করতে কি অসুবিধা, এটা তো সোজা কাজ, খালি জামু আর ভাঙমু, জামু আর ভাঙমু, কত সোজা কাজ না, হে মনে করছে অনেক সোজা কাজ। আচ্ছা, এই সাহাবিরে আল্লাহ রাসূল কয়, আচ্ছা ঠিক আছে তুমি যাও। এই সাহাবি যে কাজ শুরু করছে, কিছু দূর যাইতে না যাইতে যখন এক উঁচু কবরের সামনে গেছে, যাই কবর ভাঙ্গা শুরু করছে, কয় আমাদের আল্লাহর ওলির কবর, খবরদার আল্লাহর ওলির কবরে হাত দিও না, আল্লাহর ওলির কবরে হাত দিলে ওলির বদ্ধ হয় সব সর্বনাশ। চোদ্দ গোষ্ঠী ধরে টান দিব, খালি এক গোষ্ঠী না, কয় গোষ্ঠী? চোদ্দ গোষ্ঠী ধরে টান দিব আল্লাহর ওলির কবরে হাত দিছে। আচ্ছা, এই সাহাবি আর পারে নাই ভাঙতে, কদ্দুর গেছে ছবি একটা ভাঙতে গেছে, কয় এটা আমার বাপদাদার ছবি, খবরদার এটার গায়ে হাত দেওয়া যাবে না। কদ্দুর গেছে মূর্তি একটা, প্রতিকৃতি একটা পড়ে রয়েছে, কয় এটা কার মূর্তি জাননি, এটা বিরাট আল্লাহর ওলির মূর্তি বানাইছি, যে সে ছোট ডাকাতের মূর্তি বানায় নাই, খবরদার হাত দেওয়া যাবে না। এই সাহাবির ডরে আবার ফিরে চলে এসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো যে আমার এই তিনটা কাজ করতে পারবা? এটার জন্য দরকার হলো খুব সাহসী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ মারি উঠছে, ওটিকে আনা আলাহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আলী আছি, সুবহানাল্লাহ। এই কাজ আলী ছাড়া আর কেউ পারবে না, এই কাজের জন্য কে দরকার? আলী দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে এরকম আলী উপহার দিছেন, এরকম ওমর উপহার দিছেন, আবু বকর সিদ্দিক উপহার দিছেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো এরকম মানুষগুলো সোনার মানুষ আল্লাহ পাক তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ায় গেছেন, দাঁড়ায় গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি করে আসতেছি পুরা মদিনার থেকে এই তিনটা কাজ কমপ্লিট করে, যতজন যত বাধা দিছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু শুনেন নাই। তবে মনে রাখতে হবে, এটা মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার পরে, এটা ইসলামী রাষ্ট্রের আগে না, আবার চাইয়েন আপনারা যে ভাঙ্গা শুরু করে দিবেন। ব্যক্তিগতভাবে এটা ভাঙ্গা যাবে না, এটা রাষ্ট্র ভাঙবে, সরকার ভাঙবে, জনগণ ভাঙতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কা মুকাররমায় ছিলেন, একটা মূর্তির গায়ে হাত দেন নাই, কোন কবরের গায়ে হাত দেন নাই, দিছেন নাই। এজন্য ব্যক্তিরা দেওয়া যাবে না, এটা রাষ্ট্র দিবে, সরকার দিবে, এটা সরকারের উপরে ফরজ। সরকার না করলে সরকার ফরজ দায়িত্ব পালন করে নেন, কিন্তু জনগণ এটা করে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। ইসলাম কোন জঙ্গিবাদ সমর্থন করে না, ইসলাম কোন উগ্রপন্থা সমর্থন করে না, ইসলামে কোন উগ্রবাদিতা, বাড়াবাড়ি, হিংস্রতা এগুলো ইসলামে। বিধর্মীরা মূর্তি পূজা করবে, আপনি হাত দেওয়ার কোনো অধিকার নাই, কিন্তু কোন মুসলমান মূর্তি বানাইব এটা সরকার অনুমোদন দিবে না। আমরা যে কথাটা বলতেছিলাম, এই তিনটা কাজ আলী রাদিয়াল্লাহু তাআলা করে আসছেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলীকে যে দায়িত্ব দিয়েছেন আলী সব কমপ্লিট করে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে মদিনা মুনাওয়ারা থেকে এই কাজগুলো করে মদিনাকে একটা তাওহীদের নগরী, মদিনাকে একটা তাওহীদের নগরী বানানো হলো। ওয়ামান আদা লিসুনাতে শাইয়্যিন মিন হাজা, কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত যদি আবার এই কাজগুলা করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিনের মধ্যে কুফরি করল। তাহলে বাংলাদেশে উঁচু কবর আছে কি নাই? কত উঁচু কবর আছে? একটা দুইটা নাকি? কবরের উঁচু বানায়, কবরের মশারি দে, হুজুরের মশা কামড়ানোর সম্ভাবনা আছে, কারণ বাংলাদেশে ডেঙ্গু মশা বাইরেছে। তাহলে সবাইরে কামড়াই দেয়, হুজুরের যাতে ডেঙ্গু মশা কামড়াইতে, হুজুরের তো কারামতি, ডেঙ্গু মশায় হুজুরের তো কিছু হবার কথা না। কিন্তু তারপরও দেখবেন কবরের উপরে মশারি টাঙ্গানো, কবরের চারিপাশে মোমবাতি, এরকম দেখছেন নি? মোমবাতি জ্বালানো অগ্নি পূজারীদের কাজ, যারা আগুনের পূজা করে তারা মোমবাতি জ্বালায়, কিন্তু আমাদের দেশে কবরের পাশেও মোমবাতি জ্বালায়। কবরের পাশে মোমবাতির দরকার আছে? হুজুরের মোমবাতির কি দরকার? হুজুর কি রাত্রে উঠলে অন্ধকারে কষ্ট পাবে? হুজুর তো কবরের থেকে উঠার কোনো সম্ভাবনা নাই। তাইলে কবরের পাশে মোমবাতি, কবর কেন্দ্রিক কত রকমের শিরকি কার্যক্রম। তাহলে এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর গুলাকে সমান বানাই গেলেন, আবার যদি কেউ কবরের উপরের দিকে তোলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই লোকটা কুফরি করছে। মদিনা মুনাব্বারাতে বাতি কবরস্থানে গিয়ে দেখেন সেই জান্নাতি, জান্নাতের সনদ প্রাপ্ত, সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীগুলার কবর। আল্লাহু আকবার, জান্নাতি সাহাবীদের কবর, যাদেরকে আল্লাহ পাক সূরা তাওবার 100 নম্বর আয়াতে সব সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক জান্নাতের সনদ সার্টিফিকেট তুলে দিয়েছেন, সেই জান্নাতি মানুষগুলার কবর আছে, আছে না? ওই কবরগুলো উঁচু না সমান? মাটির সাথে সমান। এই জন্য একজন মুসলিমের কবর হবে মাটির সাথে সমান, কবর উঁচু হবে না। মাটি দেওয়ার সময় এক বিঘাত উঁচু রাখবেন, কয়দিন পরে এটা বসে সমান হয়ে যাবে, প্রথম একটু উঁচু রাখতে হয়, এক বিঘাতের মতো উঁচু রাখবেন, এরপরে এটা সমান হয়ে যাবে, এরপরে আর কবরকে উঁচু করা। তাহলে বাংলাদেশের কুফরি আছে কি নাই? আরো এরকম অসংখ্য কুফরি আমাদের ইমানের মধ্যে, আকিদার মধ্যে। তাহলে আকিদা সহি করতে হলে ইমানটাকে কুফর মুক্ত করতে হবে, ইমানটাকে শেরেক মুক্ত করা লাগবে। আমাদের ইমানের ভিতরে শেরেকও আছে, আছে নি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভিতরে ঢুকে যায়, বান্দা আল্লাহর ভিতরে ঢুকে যায়, এরকম আকিদা অনেকে পোষণ করে বাংলাদেশে, আছে না? কয় আল্লাহ কোথায়? বলেন তো দেখি আল্লাহ কোথায়? আকাশে উপরে, আল্লাহর এলেম সব জায়গায় বিরাজমান, আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভিতরে ঢুকে যায়, বান্দার কালবের মধ্যে ঢুকে যায়, কয় আল্লাহ দেখো সাতভাগ আসমান জমিনে কোন জায়গায় আল্লাহর জায়গা হয় না, মুমিনের কলব ছোট্ট একটা জায়গা, এটার ভিতরে আল্লাহর জায়গা হয়, আল্লাহর আরশ, নাউযুবিল্লাহ। তাহলে এই আকীদা যদি কোনো মানুষের মধ্যে থাকে, বুঝতে হবে তার ভিতরে কি আছে, শিরকি আকীদা আছে, তার ভিতরে আকীদা শিরকি আকীদা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সিফাতকে অস্বীকার করা, আল্লাহর যত গুণাবলী আছে, আল্লাহর যত সিফাত আছে, এগুলোকে অস্বীকার করা। আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশে আরোহণ করেন। কয় না না খবরদার, আল্লাহর কি আকার আছে নি? আল্লাহ কেমনে আরশে আরোহণ করে? আল্লাহ কয় আমি আরোহণ করি, বান্দা কয় না করে না। তাহলে আল্লাহর সিফাতকে অস্বীকার করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন, এটা আল্লাহর সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কথা শুনেন, এটা আল্লাহর সিফাত। আল্লাহ সব দেখেন, এটা আল্লাহর সিফাত। এরকম আল্লাহর কোন সিফাত অস্বীকার করলে বোঝা যাবে ইমানের ভিতরে শিরক আছে। এরপরে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোন ইবাদত অন্য কারো জন্য করে, বুঝতে হবে তার ভিতরে তার আকীদার মধ্যে শিরক আছে। বাংলাদেশে দেখবেন কত লক্ষ লক্ষ ভাই বোন, লক্ষ লক্ষ মানুষ কবরের সামনে গিয়ে সেজদা করে, দেখছেন নি, কবরের সামনে সাজদা করতে দেখছেন? একজন দুইজন না, লক্ষ লক্ষ মানুষ জিন্দা মানুষের সাজদা করে দেখছেন নি? জিন্দা মানুষ, জীবিত মানুষ বসে রয়েছে, পা মেলে মানুষ এসে এসে পা চুমা দিতেছে, পায়ে সাজদা করতেছে, এরকম আছে না? তাহলে যেই মানুষগুলো আরেকজন মানুষের সাজদা করে, জীবিত মানুষের করুক আর মৃত মানুষের করুক, এই লোকটার আকীদার মধ্যে কি আছে? শিরক আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, খবরদার সূর্য চন্দ্র কোন মাখলুককে সাজদা করবা না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না, বান্দা সাজদা করবা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, সাজদার মালিককে আল্লাহ, একমাত্র আল্লাহ সাজদার মালিককে আল্লাহ, একমাত্র আল্লাহ, খালি আল্লাহ বললে হবে না, সাজদার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ, এইজন্য সাজদা করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ ছাড়া যদি জীবিত কোনো মানুষ, মৃত কোনো মানুষ, যেই কোনো মাখলুককে সাজদা করলে হবে কি? শিরক। বাংলাদেশের মানুষ কত জায়গায় যে সাজদা করে, যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে যায় আল্লাহ রসুলকে একটা সাজদা করে, তাও হবে কি? শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় সাহাবায়ে কেরাম যায় বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মন চায় আপনারে একটু সাজদা করতে, আমাদের মন চায় আপনারে একটু সাজদা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, ইবাদত করো একমাত্র তোমাদের রবের, সাজদা আল ইবাদত, এই সাজদা আল্লাহ ছাড়া কোন নবী রাসূলকেও করা যায় না, সাজদা করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, আর কাউকে সাজদা করা যাবে না। যদি করি বুঝতে হবে আমার ভিতরে কি আছে, আমার আকীদার ভিতরে শিরক আছে, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতায় পুরোপুরি নিশ্চিত রূপে আশ্বস্ত হইতে পারি নাই। আমি মনে করতেছি আল্লাহ সরাসরি বান্দার কোনো কাজ করে না, বান্দার কাজ করতে হলে আল্লাহর যারা মুকাররাবিন আছে, আল্লাহর যারা আশেপাশে আছে, তাদেরকে ধরতে হয়। সরাসরি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মন্ত্রীর কাছে যাওয়া যায় নাকি, ধরতে হয় কি? মন্ত্রীর পিএস ধরতে হয়, পিএস ধরতে হয়, এপিএস ধরতে হয়, দালাল ধরতে হয়, তারপরে না যাওয়া যায়। আর তুমি আল্লাহর কাছে সরাসরি চলে যাইবা, এটা কেমনে হয়? এজন্য আল্লাহর পিএস যারা, আল্লাহর এপিএস যারা, আল্লাহর দালাল যারা, এদেরকে ধরতে হবে। কি বলেন? শয়তান মানুষের মধ্যে এই বুদ্ধিটা ঢুকায়, তখন ক মানুষ কয় ঠিক কথা তো, আমি আল্লাহর কাছে সরাসরি কেমনে যাবো? এই জন্য আল্লাহর কাছে যাওয়ার জন্য কারোর এরকম মধ্যস্থতাকারে বানানো, এটা কি শিরক? ইমান ভেঙে যাবে। আল্লাহর কাছে যাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবাটাই যথেষ্ট। কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করতে হবে। আমার আকীদাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, সাহাবায়ে কেরামের মতো হইতে হবে। আমার আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, সাহাবায়ে কেরামের মতো হইতে হবে। এজন্য আল্লাহ পাক সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহকে পাইতে হইলে, আল্লাহকে ভালোবাসতে হইলে, আল্লাহর কাছে পৌঁছতে হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করা লাগবে, অনুসরণ করা লাগবে। ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল তোমাদেরকে যা করতে বলেন, যা ধরতে বলেন সেটা ধরো, সেটা করো, যা করতে মানা করেন ওইটা থেকে দূরে থাকো। সুবহানাল্লাহ, এটাই আল্লাহকে পাওয়ার মাধ্যম। ওলামায়ে কেরামদের থেকে আমরা এইটা শিখবো, জানবো, এলেম নিবো, কেমনে আল্লাহর ইবাদত করতে হয়, কেমনে সুন্নতের ইত্তেবা করতে হয়, এগুলো আমরা আলেমদের থেকে শিখবো, জানবো, তবে আলেমেরা আমাকে আল্লাহর কাছে পৌঁছায় দিতে পারবে, বা কিয়ামতের দিন আমি বিপদে পড়লে আলেমেরা আমাকে ছুটাইতে পারবো। এইরকম আকীদা পোষণ করা কিয়ামতের ময়দানে বিপদে পড়লে কেউ ছুটাইতে কে পারব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাউমের সবাই ডেকে ডেকে বলছেন, ইয়া বনি আব্দি মুত্তালিব, ইয়া বনি লুয়াই, সবাই নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। স্বয়ং নিজের মেয়ে ফাতেমাকে ডেকে বলতেছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকা মিনান্নার, ও ফাতেমা তোমার নিজেরে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদাররা কু আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে রক্ষা করো, নিজেদেরকে বাঁচাও, নিজেদেরকে রক্ষা করো, নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, বাঁচাও। কারণ ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন কোন বিপদে পড়লে আমি নবীও আল্লাহর কাছে তোমার জন্য কিছুই করার মালিক নই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে মেয়েকে বলতেছেন, মা তুমি কিয়ামতের দিন বিপদে পড়লে তুমি যদি কো আমার বাবা বিশ্বনবী, আমার বাবা সাইয়্যিদুল মুরসালিন, আমার বাবা খাতামুন নাবিয়িন, এই কাজ করলে হবে না, তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। নূহ আলাইহিস সালামের ছেলে, যেই ছেলে ইসলাম গ্রহণ করে নাই, ওই ছেলে কিয়ামতের দিন যদি কয় এ আমি নূহ আলাইহিস সালামের ছেলে, বড় নবীর ছেলে, উলুল আজম নবীর ছেলে, কাজ হবে না, নবীর ছেলে হয়েছে কি হয়েছে, কোন কাজ হবে না, নূহ আলাইহিস সালাম বাঁচাতে পারবেন না। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, ওলামায়ে কেরামের কাছ থেকে এলেম নিব, ঈমান শিখব, আমল শিখব, কিন্তু কাউকে এই বিশ্বাস করা যাবে না এই লোক আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইব, কিয়ামতের দিন বিপদে পড়লে এই লোক আমারে টেনে আল্লাহর কাছ থেকে ছুটে নিয়ে আসব, যদি কোন এই লোকের সাথে আমি ভালো করে ঘিরা বাঁধি একবারে শক্ত করি ফেসাই, ট্রেনের ইঞ্জিনের সাথে বগি বাঁধে না, কি দেখছেন না, ইঞ্জিনের সাথে বগি সবগুলারে কি করে আটকায়, কয় শোনো বগি খালি বগি সবগুলো ইঞ্জিনের সাথে আটকাই দিলে ইঞ্জিন যখন চট্টগ্রামের দিকে রওনা দেয় তখন বগি সবগুলো চট্টগ্রাম চলে যায়। আপনি ওই রকম একজনের সাথে গামছা দিয়ে শক্ত করি আপনি বান্ধি ফেললেন, কি তাহলে কি হবে, আপনি যদি বিশ্বাস করেন শক্ত করি বাঁধলে হুজুর যখন জান্নাতের দিকে যাইব আমিও জান্নাতের দিকে চলে যাব, এই বিশ্বাস কি শিরকি বিশ্বাস। এখন হুজুর যদি জাহান্নামের দিকে চলে যায় আপনার অবস্থা কি হইব, আপনি যে শক্ত করে আটকাইছেন ইঞ্জিনের সাথে, ইঞ্জিন যদি জাহান্নামের দিকে চলে যায় তা আপনার অবস্থা কি, আর ইঞ্জিন যে জান্নাতে যাবে এই নিশ্চয়তা পাইলো কই, উনি যে ইঞ্জিন হয়েছে এই নিশ্চয়তা পাইলো কই। স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সাথে জিহাদ করতে করতে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, মারা গেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বললেন হুয়া মিন আহলিন নার, এই লোক জাহান্নামে গেছে। নবী সাল্লাল্লাহু সাল্লামের নেতৃত্বে জিহাদ করে যুদ্ধ করে শহীদ হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন এই লোক আহলিন নার, জাহান্নামি, কারণ এই লোক ইসলামের জন্য আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করে নাই, এই লোক যুদ্ধ করছে কিসের জন্য, এই লোক খেয়াতির জন্য, তার কাউমের প্রীতির জন্য, তার গোত্র প্রীতির জন্য, তার কাউমকে রক্ষা করার জন্য এই লোক আল্লাহর দ্বীনের জন্য করেন। তাহলে জান্নাতের নিশ্চয়তা শুধু আলেম হলে জান্নাতের নিশ্চয়তা আছে, আলেম হলে যে জান্নাতে যাবে, ফিসাহেব হলে যে জান্নাতে যাইব এই নিশ্চয়তা আছে, যে সব ফিসাহেব জান্নাতে যাইব এরকম কোন হাদিস আছে, তাহলে ফিসাহেব হলে জান্নাতে যাইব এই নিশ্চয়তা, বড় আলেম, বড় মুহাদ্দিস সাহেব, বড় মুফতি সাহেব হলে জান্নাতে চলে যাব, কত আলেম কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে, বড় বড় আলেম জাহান্নামে যেতে পারে। তাহলে আপনি কারো সাথে গিরা বান্ধার দরকার, গিরাটা হইব আল্লাহর সাথে, গিরা বান্ধবেন কার সাথে, আল্লাহর সাথে, এটার নাম সহি আকীদা। আর শিরক মুক্ত আকীদা হইতে হবে, আকীদার ভিতরে কোনো শিরক এই জাতীয় শিরক থাকা যাবে না, আকীদার ভিতরে কোনো বেদাত থাকা যাবে না, আকীদার ভিতরে বেদাত থাকা যাবে না। বেদাতি আকীদা কোনগুলো, যে আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোষণ করেন নাই, আসে নাই কই? যেই আকীদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোষণ করেন নাই, সাহাবাই কেরাম পোষণ করেন নাই, এইরকম আকীদা পোষণ করলে সেটা হয় কি? বেদাতি আকীদা। আকীদার ভিতরে বেদাতি কোনো আকীদা থাকা যাবে না, যদি থাকে বাতিল আকীদা। বেদাতি আকীদা কেমন? যেই আকীদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে, সাহাবাই কেরামের আমলে পোষণ করা হয় নাই, পরবর্তীতে নতুন নতুন করে আবিষ্কার করা হয়েছে। যেমন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন জন্ম দিবস মৃত্যু দিবস পালন করেন নাই। দেরি হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাদের আমলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন জন্ম দিবস মৃত্যু দিবস পালন করা হয় নাই, হয়েছে নাই? কথা বলেন না। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 62তম জন্মদিবস, 63তম জন্মদিবস, 62 কেজি কেক, 63 কেজি কেক কাটছে, সাহাবায়ে কেরামরা কেক নিয়ে টানাটানি করছে, সবাই খাইছে, এরকম কোন হাদিস পাইছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 50তম জন্মদিনে 50 কেজি খেজুর বন্টন করা হয়েছে, সাহাবায়ে কেরাম খেজুর খাইছেন, এরকম কোন হাদিস পাইছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসে আম্মা জানা আয়েশার ঘরে বিশাল আয়োজন করা হয়েছে, এরকম কোন খবর পাইছেন? তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর পর্যন্ত, ওয়াফাত পর্যন্ত কোন জন্মদিবস পালন করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরেও সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনদের যুগে, তাবে তাবেঈনদের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন জন্মদিন পালন করা, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে, ওফাতের পরে কোন মৃত্যু দিবসও সাহাবায়ে কেরাম পালন করেন নাই। এখন আপনি যদি কোন, হ্যাঁ কার উসিলে সিন্নি খাইছো, মোল্লা সিনলে না, আমার নবীর উসিলে দিন পাইছ, আমার নবীর উসিলে নামাজ পাইছ, অথচ আমার নবীর জন্মদিন পালন করবে না, আমার নবীর মৃত্যুদিন পালন করবে না, এই আকীদা যার ভিতরে ঢুকছে বুঝতে হবে তার ভিতরে বেদাতি আকীদা ঢুকছে। তার ভিতরে কি ঢুকছে? বেদাতি আকীদা। আকীদাকে এই জাতীয় বেদাত থেকে পরিচ্ছন্ন করতে হবে, পরিষ্কার করা লাগবে। কারণ এটা যদি ভালো কাজ হইতো, এটা যদি ইবাদত হইতো, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার জন্মদিন পালন করে যাইতেন, করতেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা করতেন, সাহাবীরা প্রতি বছর রবিউল আউয়াল আসলে বা যে কোনো জন্মদিনে মৃত্যু দিনে বিশাল অনুষ্ঠানের আয়োজন করতেন, করতেন না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই, তাবেঈনে কেরামও করেন নাই, তাবে তাবেঈনও করেন নাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি করেন নাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি করেন নাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি করেন নাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি করেন নাই। এখন আপনি যদি পরবর্তীতে বলেন না এটা করা লাগবে, এই আকীদার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়তেছেন, দরুদ পড়তে পড়তে হঠাৎ করে লাফ মারি দাঁড়াই গেছেন, দাঁড়াই বলতেছেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। জিজ্ঞেস করা হলো, ভাই এতক্ষণ বসেছিলেন হঠাৎ করে দাঁড়াই গেলেন কেন? কো আমার নবী এসে হাজির হয়ে গেছে। কি হয়েছে? কো আমার নবী আই গেছে। তা আপনার নবী আইছে আপনি দেখলেন কেমনে? আচ্ছা দেখছেন, ভালো কথা, আপনার নবী আছে। তা আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু মেহমানদারি করেন, কিছু খাওয়াইলেন না, কিছু করলেন না, মেহমানদারিও নাই, কিছু নাই, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেছে, এই আকীদা পোষণ করলে এই আকীদার নাম কি? বেদাতি আকীদা। এটা নতুন আকীদা, কারণ সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম কখনো এরকম দরুদ পড়তে যায় লাফ মারে দাঁড়ায়? আমরা প্রতিদিন আত্তাহিয়াতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিনা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কি দাঁড়ায় দাঁড়ায় দেন না বসে বসে দেন? আত্তাহিয়াতের মধ্যে কি দাঁড়ায় দাঁড়ায় না বসে বসে? বসে বসে। তাহলে ওখানে যদি বসে বসে দিতে পারেন, তাহলে নামাজের বাহিরে বসে বসে দেওয়া যাবে না কেন? তাহলে এই চিন্তাধারা যদি ঢুকে, বুঝতে হবে আমার আকীদার মধ্যে কি আছে, বেদাতি আকীদা আছে। তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা, আমি সংক্ষেপে এই কথাটাই বুঝাতে চেয়েছি, আমাদের আকীদাকে, ইমানকে, বিশ্বাসটাকে কুফর মুক্ত করতে হবে, শিরক মুক্ত করতে হবে, নেফাক মুক্ত করতে হবে, বেদাত মুক্ত করতে হবে, এগুলো সব ডিলিট করে দিতে হবে। এগুলারে স্ক্যান করে বর্তমানে কম্পিউটারে আমরা ভাইরাস স্ক্যান করি, ভাইরাস যা আছে এগুলার স্ক্যানিং করে পরিষ্কার করি, কম্পিউটারটা ল্যাপটপটা আমরা পরিষ্কার করি। এইরকম আমাদের ইমানের ভিতরে আকীদার ভিতরে ভাইরাস ঢুকছে। করোনা ভাইরাস আসছে না এখন, নাম শুনছেন না? কেউ কেউ করোলা ভাইরাস কো খবরদার, এ করোলা খাইও না রে, করোলা ভাইরাস আই গেছে, করোলা এক ভাইরাস আসতে, নাম শুনছেন না? তাহলে বোঝা গেছে যে এইরকম ভাইরাস আসে, যেমন মানুষ সব মরে যেতেছে, ইমানের ভাইরাস আসলে মানুষের ইমান সব ধ্বংস করে ফেলা। এই জন্য ইমানের যত ভাইরাস আছে এগুলোরে টিকা দিয়ে, এগুলোরে ভ্যাকসিন দিয়ে, এগুলোরে স্ক্যান করে পরিষ্কার করে আকীদা বিশুদ্ধ করা লাগবে। এই জন্য আমার ভাইরা এই অঞ্চল, এই বৃহত্তর নোয়াখালী অঞ্চল, এই অঞ্চলের ভাই বোনেরা আল্লাহর দিন বেশি ভালোবাসে এবং জন্মগত ফেতরত আল্লাহর দিনের উপরে গড়ে উঠে, কিন্তু দেখা যায় সঠিক দিন না বুঝার কারণে অনেক বেদাত করিও মনে করে যে ইবাদত করতেছে, অনেক শিরক করিও মনে করে যে ইবাদত করতেছে। আর কয় আমাদের এত বড় বড় হুজুরেরা গেছে, হেরাকে বুঝে নাই? আলহামদুলিল্লাহ হেরা বুঝছে, হেরা বুঝে নাই কথা বলা যাবে না, হেরা যতটুকু বুঝছে সেই আলোকে আমাদেরকে পরিচালনা করছেন। কিন্তু এখন যদি কোন আমাদের বাপদাদাদের আমলে কারণ ছিল না, এখন কারণ আছে মিয়াই, কারণ ব্যবহার করা যাবে না। তাহলে এই জন্য আমার ভাইরা কোরআন হাদিসে যেটা আছে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে যেটা আমাদের আকীদার মধ্যে ভাইরা যেটা দোষ ত্রুটি এগুলো পরিচ্ছন্ন করে আমাদের ইমানটা ঠিক করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ইমান নসিব করুন, আল্লাহ পাক আমাদেরকে কুফর মুক্ত তাওহীদি ইমান নসিব করুন, আল্লাহ পাক আমাদেরকে বেদাত মুক্ত তাওহীদি ইমান নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।